ওরে কে বানালে এমন ঘর ধন্য কারিগর, ওরে কে বানালে এমন ঘর ধন্য কারিগর, ওরে কে বানালে এমন ঘর ধন্য কারিগর, ওরে কে বানালে এমন ঘর ধন্য কারিগর, ও তার কাহারি ঘরের চারদিকে বেড়া ও আছে আসমানি খারা, তারপরে আরে কোঠা নামনি কোঠা, মনুষ্য।